السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। মহান আল্লাহ তার লাখো কোটি প্রশংসা, যিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, সুন্দর জীবন দিয়েছেন এবং সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন, আমাদেরকে মুসলিম রূপে জীবন ধারণ করার তৌফিক দিয়েছেন, ইসলামকে পাঠিয়েছেন মুসলিমদের জীবনকে সুন্দর করার জন্য, দুনিয়াতে এবং আখেরাতে সুখ শান্তি লাভের জন্য। ইসলাম দিয়েছেন আর সেই সাথে নবী রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, যাতে করে নবী রসুল কিতাব পাঠ করে মুসলিমদেরকে শোনান এবং তাদেরকে উপদেশ দেন। কিন্তু যখন ইসলাম আসে বা ইসলামের নবী কিতাব আসে, তখনকার ইসলাম আর তার বহু যুগ পরের ইসলাম, সেই ইসলাম আর এই ইসলাম একই, কিন্তু তখনকার মুসলমান আর আজকের মুসলমান এক নয়। ইসলাম এবং আজকের মুসলমান, আমার আজকের আলোচ্য বিষয় ইসলাম এবং আজকের মুসলমান। আজকের মুসলমান কি ইসলামে আছে? এই মুসলমানের মুসলমানিত্ব কি সঠিকভাবে বহাল আছে? এই নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব। মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা। ঈমানদাররা, যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, কিতাবকে বিশ্বাস করেছো, ইসলামে প্রবিষ্ট হয়েছো, তারা শোনো, উদখুলু প্রবেশ করো, ফিসসিলমি কাফা। ইসলামের মূল ধাতু হল সিলম। সিলম মানে কি? শান্তি। আর ইসলাম মানে আত্মসমর্পণ। মানুষ আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি আনয়ন করে, অতএব ইসলাম ও শান্তিতে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কাফা, অর্ধাবর্ধি না, কিছু অংশ না, সামান্য মানব, সামান্য মানব না, তা না, স্বার্থ বসে মানব, আর যখন স্বার্থ নেই, স্বার্থ ফুরিয়ে গেলে মানব না, তা নয়, যখন সুখ আছে মানব, অসুখে মানব না, শান্তিতে মানব, অশান্তিতে মানব না, যেখানে খুশি আনন্দ আছে সেখানে মানব, আর যেখানে কষ্ট আছে সেখানে মানব না, এরকম না। ইসলামের আমল করতে হলে সব পরিপূর্ণরূপে আমল করতে হবে, আর যারা পরিপূর্ণরূপে আমল করে না, তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, তাই আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে পথে চলে, যে পথে চলতে বলে, সেই পথে চলো না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অথচ শয়তান আমাদের থেকে খুবই গোপনে। আমরা কি শয়তানকে দেখতে পাই, নাকি যখন শয়তান আমাদেরকে প্রলোভন দেয় বুঝতে পারি? এমন ভাবে প্রলোভন দেয় যে আমরা বুঝতেও পারি না। সর্বপ্রথম শত্রুতা করেছে আমাদের পিতা মাতার সাথে জান্নাতে, আর সেই প্রলোভন দিয়ে, সেই শত্রুতা করে, হিংসা করে, অহংকার প্রদর্শন করে তাদেরকে জান্নাত থেকে বের করেছে শয়তান। অবশ্য আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা পৃথিবীকে আবাদ করবেন, তাই এরই মাধ্যমে শয়তানের এই চক্রান্ত কাজে লেগেছে। কিন্তু আল্লাহ সাবধান করে দিয়েছেন যে খবরদার তোমরা এই শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ নির্দেশ হল কি, যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আবুল ওফা ইবনুল আকিল বলেন, যুগের মুসলিমদের কাছে ইসলামের কদর কতটুকু তা যদি জানতে চাও তাহলে জামে মসজিদে গিয়ে দেখো, জামে মসজিদে দরজায় গিয়ে দেখো। আপনারা এক্ষুনি জুমা পড়ে এলেন, মুসলমানরা আসল মুসলমান আছে কি না, মুসলমানরা ইসলামকে ফলো করে কি না, আপনারা জুমা পড়তে এসেছেন, জুমা পড়তে এসে জামে মসজিদের দরজায় দাঁড়িয়ে দেখুন কত রকম মুসলমান আছে, কত মানুষ আছে, সবের শেষে আসবে, সবের আগে বের হয়ে যাবে, সালাম ফেরার আগে বেরিয়ে যাবে। আর কত মানুষ আছে সবের আগে আসবে, সবের শেষে বের হয়ে যাবে, আছে না নেই, কত রকম। জুমার মসজিদে আপনি নামাজ পড়ছেন, পেছনের কাতারে নামাজ পড়ে যদি আপনি সামনের কাতারে তাকিয়ে দেখেন, সামনের কাতারে সবারই পায়ের দিকে তাকিয়ে দেখেন কতজন লোকের কাপড় গাঁটের ওপরে আছে, কতজন লোকের প্যান্ট বা সব বলছে, এরা সৌদিরা সব বলছে, এই সব বা প্যান্ট বা পায়জামা বা লুঙ্গি কতজন লোকের গাঁটের উপরে আছে। হ্যাঁ হাবিব সাহেব, আন্দাজ আছে কত পার্সেন্ট হবে? গাঁটের উপরে যাদের কাপড় আছে কত পার্সেন্ট হবে? হবে 40%, 10%, আমার মনে হচ্ছে তাই 10% হবে কিনা সন্দেহ আছে। গাঁটের নিচে প্যান্ট, গাঁটের নিচে সব, অথচ বারবার তাদেরকে বলা হয়েছে যদি কেউ অহংকার বশত ঝুলিয়ে পড়ে তাহলে কেয়ামতের দিনে আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাকিয়েও দেখবেন না। আল্লাহর রহমত কয়টা? 100টা। দুনিয়ার বুকে মাত্র একটা আছে, আর সেই রহম নিয়ে আমরা ভালোবাসা, মায়া, মমতা, প্রেম, প্রীতি সব কিছু। আর আল্লাহ তাআলা 99টা রহমত রেখেছেন কোথায়? কেয়ামতে, পরকালে প্রয়োগ করার জন্য। তা সত্ত্বেও ওই লোকের প্রতি তাকিয়ে দেখবেন না যে তার কাপড় গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে অহংকারের সাথে, যে তার প্যান্ট পায়জামা জামা ইত্যাদি লুঙ্গি গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে অহংকারের সাথে, তার দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না, রহমতের দৃষ্টিতে তাকিয়েও দেখবেন না। রহম করা তো দূরের কথা। আর যে ব্যক্তি অহংকার নেই, খেয়াল থাকে না, আলা ফেলা আলা ধেলা লোক, হ্যাঁ ওই কাপড় নিচে নেমে যায়, নিচে নেমে যায় তো ওদিকে। আবার যারা গায়ে কিছু কাপড় রাখে না, গেঞ্জি জামা রাখে না, তাদের নাভির নিচের, হ্যাঁ নাভির নিচের অংশ দেখা যায়, নাভির নিচের অংশ দেখানো জায়েজ না জায়েজ? হারাম, কাবিরা গুনাহ। নাভির নিচে, নাভি পর্যন্ত আপনাকে কাপড় রাখতে হবে, নাভির নিচে নেমে গেলে যায় কোথা? গাঁটের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা তাহতাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, গাঁটের নিচের যে অংশটুকু, যে কাপড়টুকু যাবে বা যে অংশে কাপড়টুকু যাবে সেটুকু জাহান্নামে ভুগবে, জাহান্নামে জ্বলবে। গাঁট পর্যন্ত মাফি মুশকিল, সমস্যা নেই, কিন্তু গাঁটের নিচে গেলেই যেটুকু অংশ কাপড় নিচে যাবে জাহান্নামে জ্বলবে। আপনি বলবেন মাশাআল্লাহ তো ভালো, সামান্য যাবে তো সমস্যা নেই, সামান্য কাপড় যদি গাঁটের নিচে যায় সামান্য অংশ জাহান্নামে জ্বলে আল্লাহ করিম, কোনো সমস্যা নেই, সহ্য করতে পারবেন? পারবেন সহ্য করতে? ওইটুকু আগুন, যে আগুন, এই আগুনের থেকে 70 গুণ তেজ বেশি। সব থেকে হালকা আজাব কি জাহান্নামের? পায়ে এক জোড়া জুতো, সেই জুতো যখন তাকে পরিয়ে দেওয়া হবে সারা শরীরে তার আগুন নেই, কোথায় আছে? শুধু এক জোড়া জুতো আছে আগুনের, আর সেই জুতোর তাপে তার মাথার যে মগজ আছে মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। মানুষের ভয় হয় না, বলছে ইসলাম যদি দেখতে চাও, মুসলমানদের মাঝে ইসলাম আছে কিনা যদি দেখতে চাও তাহলে জামে মসজিদে যাও, কারণ জামে মসজিদে বহু রকমের লোক আসে এবং কত রকমের লোক দেখবে সেখানে, সেখানে মুসলমানদের মাঝে ইসলামকে দেখতে চাইবে, দেখবে ইসলাম, কারো চেহারাতে ইসলাম নেই, কারো লেবাসে ইসলাম নেই, কারো বসাতে ইসলাম নেই, খোদবা চলছে আর কথা বলছে বন্ধুর সাথে, খোদবা চলছে আর এইভাবে, হ্যাঁ এটা মানে কি বলুন তো? তার মনের ভিতরে ওই যে হ্যাঁ গা ধোয়ার আগে, গোসল করার আগে, জুমা পড়তে আসার আগে টিভি চলছিল, আর তখন যে গান বাজিয়ে রেখেছিল আর কি, হিন্দি ফিল্মের ছায়াছবি গান না কি বলে এগুলোকে, যে গান চলছিল তার বাজনাটা মনের ভিতরে টুনুটুন টুনুটুন টুনুটুন করছে, তখন হাতে এইভাবে চলছে, খোদবা চলছে, দেখেন তাকিয়ে কেউ, আবার দেখবেন যে ওই যে কার্পেট, কার্পেটে ফুল করা আছে না, ফুলের উপরে ফুল আঁকছে, অভ্যেস করছে আর কি, এরকম আঁকতে পারবো কিনা, দেখেছেন খেয়াল করে? কেউ আবার দাঁতন করছে, মোতাওয়া মানুষ দাঁতন করছে, জানে না জাহেল, চলবে দাঁতন করা? খোদবা চলাকালে দাঁতন করা চলবে? কেউ আবার পানি খাচ্ছে, খোদবা চলা অবস্থায় পানি খাওয়া যাবে? যদি ইসলাম দেখতে চান তো এদের মাঝে আপনি ইসলাম যদি বলেন যে এরাই মুসলমান, আসলে সারা বিশ্বের লোকে তাকিয়ে আছে ইসলাম জানার জন্য মুসলমানদের দিকে, মুসলমানদের মাঝে ইসলাম দেখে যদি কেউ ইসলাম গ্রহণ করতে চায় হয়তো হতে পারবে, পারবে? আমার এক ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির টিচার, তিনি কিন্তু আসলে অমুসলিম ছিলেন, মুসলমান হওয়ার পর তাকে বসানো হল গোল টেবিল করে, চারজন পাঁচজন তাদের অমুসলিমদের পণ্ডিতকে আনা হল, যে বলা হলো তুমি ধর্ম চেঞ্জ করলে কেন? তো বলছে ধর্ম চেঞ্জ করলাম, আমাকে ভালো লেগেছে। বলছে তোমাকে কি ভালো লেগেছে, মুসলমানদের কোন অবস্থা থেকে তোমাদেরকে ভালো লেগেছে? যত নোংরা জায়গাগুলো আছে মুসলমানদের সংখ্যা বেশি, কোর্ট কাছাড়িতে যাও মুসলমানদের সংখ্যা বেশি, মারামারিতে যাও মুসলমানদের সংখ্যা বেশি, ভোটাভুটিতে বোমাবুমিতে যাও মুসলমানদের সংখ্যা বেশি, যুদ্ধ বিগ্রহে যাও মুসলমানদের সংখ্যা বেশি, তাদের দেশ দেখো গা কি হচ্ছে অবস্থা, চারিদিকে দেখো মুসলমানরাই এই বর্তমান যুগে কি নোংরা। তো তাদের কি দেখে, যদি ধর্ম পরিবর্তন করা দরকারই ছিল, দরকারই ছিল, তো খ্রিস্টান ধর্ম হলেন গ্রহণ করলেন না কেন, ইহুদি ধর্ম গ্রহণ করলেন, তাদের উন্নতি দেখো, তাদের বিশাল বিশাল দেশ, উন্নত দেশ, তাদের জ্ঞান বিজ্ঞান দেখো, তাদের টাকা পয়সা দেখো, তাদের আর্থিক উন্নতি দেখো, খ্রিস্টান ইহুদি হলে না কেন? তো আমার ওস্তাদ এক বাক্যে বলেছিলেন, আপনারা ভুল বুঝেছেন, আমি মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলামকে দেখে ইসলাম গ্রহণ করেছি, ইসলামকে দেখে ইসলাম গ্রহণ করেছি, মুসলমানদেরকে দেখে না। পক্ষান্তরে ইনি হচ্ছেন জ্ঞানী মানুষ, পক্ষান্তরে আর একজনের ব্যাপারে আপনারা শুনে থাকবেন, যিনি বড় জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন, মুসলমানদের প্রতি বা ইসলামের প্রতি তার দরদ ছিল, ইসলামের প্রতি সপক্ষে কথা বলতেন, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হল যে আপনি ইসলামের প্রতি খুবই সহানুভূতিশীল, ইসলামের প্রতি কথা সপক্ষে কথা বলেন, তো আপনি মুসলমান হলেন না কেন, ইসলাম গ্রহণ করলেন না কেন? তো উনি জবাবে বলেছিলেন, আমার প্রাণে পিপাসা ছিল, পানির তেষ্টা ছিল, তৃষ্ণা ছিল, পানি আমি খুঁজছিলাম, অবশেষে কাজল জলাদি ঘি, পানীয় জল আমি পেলাম, পানীয় পান পানি আমি পেলাম, কিন্তু সেই পুকুরের ঘাটে নেমে যেই পানি পান করতে যাব আর দেখছি পানির উপরে মরা ভাসছে, তাই আমি এই পানি পান করতে পারিনি। কি বুঝলেন? তার মানে আমি ইসলাম গ্রহণ করতে চাইছিলাম কিন্তু মুসলমানদের অবস্থা দেখে আমি ইসলাম গ্রহণ করতে পারিনি। এনি কি জ্ঞানী মানুষ? এনাকে জ্ঞানী বলবেন? জ্ঞানী মানুষ না, এনি জ্ঞানী মানুষ না। মুসলমানদের আমল দেখে মুসল ইসলাম যদি কেউ না মানে, তাকে দেখে আপনি কি ইসলামের বদনাম করবেন? পার্টির দু চারটি লোক যদি খারাপ হয় তো গোটা পার্টিটা খারাপ হয়ে গেল, সংগঠনের দু চারটা লোক যদি খারাপ হয় গোটা সংগঠনটা খারাপ হয়ে গেল, কুলের দু একটা যদি কুলাঙ্গার থাকে তাহলে কুলটাই খারাপ হয়ে গেল। এখন জ্ঞানীর কথা, ইসলামকে তুমি দেখলে না, এ জ্ঞানী আর ওই জ্ঞানী। ইনি বলছেন আমি এই মরাগুলোকে দেখিনি, আমি দেখেছি ইসলামকে, ইসলামকে দেখে ইসলাম গ্রহণ করেছি। আর উনি বলছেন এই মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করতে পারিনি। মুসলমানদের আমল দেখলে সত্যিই আপনি গ্রহণ করতে পারবেন না ইসলাম, ইসলামকে দেখতে হবে। মুসলমানরা আমলে পিছিয়ে আছে, তাও মুসলমান তো বহু রকমের মুসলমান আছে, বহু অমুসলিম মুসলমানদের পরিবেশে আসে না, দেখে না, আর যদি দেখে তো ওই নোংরাগুলো দেখে, টিভিতে দেখে, ফিল্মের মধ্যে একটা মুসলিম ফিল্ম, যেমন বাংলাদেশ থেকে মুসলমানদের বেশিরভাগ ফিল্ম আসে, ইন্ডিয়ার ফিল্মে অত মুসলমানদের ইতিহাস থাকে না, আর সেই মুসলমানদের ফিল্মের ভিতরে কত রকমের পরিবেশ, গান বাজনা, তারপরে মদ খাওয়াই করা সেই করা সবকিছুই, বাস এই হচ্ছে মুসলমান। তারা পরিবেশ গ্রহণ করে কোথেকে? প্রচার মাধ্যম থেকে। আর প্রচার মাধ্যমে জেনে রাখবেন কোন আসল জিনিস থাকে না। আপনারা গতবার গত ক্যাসেটে আপনারা পড়েছেন দেখলেন মহরমের ইতিহাস, মহরমের ইতিহাস মুসলমানরা এবং অমুসলমানরা গ্রহণ করেছে কোথেকে? মীর মুশাররফের প্রসিদ্ধ পুস্তক বা গ্রন্থ বিষাদ সিন্ধু থেকে। বিষাদ সিন্ধু থেকে? বিষাদ সিন্ধু কি ইতিহাসের বই না উপন্যাসের বই? উপন্যাস থেকে ইতিহাস গ্রহণ করা যায় না, ফিল্ম থেকে কোন পরিবেশের আসল পরিচয় পাওয়া যায় না। কিন্তু এরা ভুল করেছে, আসল জিনিস না দেখে তারা নকল দেখে ভাবছে কি এটাই হচ্ছে মুসলমানদের আসল প্রকৃতত্ব, কিন্তু না। আর সত্যি কথাই, যদি আপনি চান যে আজকের মুসলমান আর ইসলাম বা ইসলাম থেকে আজকের মুসলমানরা কত দূরে আছে, যান জুমা মসজিদে, জুমা মসজিদে গিয়ে দেখতে পারবেন যে কতজন মানুষের মাঝে ইসলাম আছে, কতজন চেহারার মাঝে, কতজন লিবাসের মাঝে, কতজনের বসার মাঝে ইসলাম আছে। আর নম্বর দুই, যাও হজের ময়দানে, হজের ময়দানে প্রচুর লোক, তাই না? ৪০-৪০ লাখ, বরং তার থেকেও বেশি, যারা অবৈধভাবে আসে, কোনো হিসাব আছে? কত লোক! এই লক্ষ লক্ষ লোকের মাঝে তুমি যদি ইসলামকে দেখতে চাও, কতজন লোকের মাঝে ইসলাম দেখবে? এজন্য ওলামারা বলেছেন আর রাকবু কাসীর ওয়াল হাজ্জু কালিল, কত লোক হজ করতে যায় কিন্তু হজ কতজন লোকের কবুল হয়? হজ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে গলা চিল্লিয়ে চিল্লিয়ে ফাটিয়ে ফেলছে, হাঁটা চলা এই ফেরা কত রকম কষ্ট অনুভব করছে, কিন্তু আল্লাহর দরবারে হজ কতজনের কবুল হয়? আপনারা যদি হজ করতে নাও গেছেন, টিভির মাধ্যমে দেখতে পাবেন, টিভিতে, টিভির মাধ্যমে দেখতে পাবেন অধিকাংশ হাজি সাদা কাপড় পরে, তাই না? অধিকাংশ না, সব হাজি সাদা কাপড় পরে আছে, কিন্তু অধিকাংশ হাজি ডান কানটা বের হয়ে আছে, ঠিক না? বল, অধিকাংশ হাজির, বরং বলা যাবে 90-95% হাজির লোকের, হাজির এই ডান কানটা বেরিয়ে আছে, আরাফাতের ময়দানেও বেরিয়ে আছে, মিনার ময়দানেও বেরিয়ে আছে, আছে না নেই? এ কি বের করে রাখতে হয়? বলুন, আপনারা হজ করেছেন? মিনাতে আরাফাতে এই কান কি বের করে রাখতে হয়, খুলে রাখতে হয়? কখন রাখতে হয় খুলে? কোন তাওয়াফে? শুধুমাত্র প্রথম তাওয়াফে। প্রথম তাওয়াফে, যাকে তাওয়াফে কুদুম বলে, আগমনী তাওয়াফ, প্রথম তাওয়াফ যেটা আপনার, সেই তাওয়াফে ডান কানটা খুলে রাখবেন। যেমনি তাওয়াফ শেষ তেমনি আপনি ঢেকে নেন, খালাস, আর কোন সময় খুলতে হবে না, তাই না? এমনকি তাওয়াফে তাহিয়াতুত তাওয়াফ যেটা, দুরাকাত নামাজ, অনেকে দেখবেন কান খুলেই পড়ছে। তারপরে পাঁচ ওয়াক্তের নামাজ কান খুলেই পড়ছে। ইসলাম দেখবেন, দেখুন ওদের মাঝে ইসলাম। মুসলমানদের অধিকাংশ হাজিদেরকে দেখবেন তারা টুরে এসেছে, বেড়াতে এসেছে ছেলে মেয়ে নিয়ে। তারপরে তো বুঝতেই পারছেন, মেয়ে ছেলেদের পর্দার ব্যাপারটা দেখুন, তাদের আভ্যন্তরীণ অবস্থা দেখুন, তারপরে তো আকিদার কথা তো বলতেই হবে না। আকিদা বিশ্বাস দেখুন, মুসলমান অধিকাংশ মুসলমানদের আকিদা সহি না ভুল, অধিকাংশ মুসলমান যারা হজে আসছে। আমরা তো কয়েক ভাইকে নিয়ে বেরিয়ে গেলাম বাজারের দিকে, গিয়ে দেখছি এক খিমার ভিতরে চলছে বিষয়, অনেক লোক, অনেক লোক এই খিমার ভিতরে কি করছে, তারা হাই হোসেনার লাগিয়েছে এবং সেখানে স্লোগান, নানা রকম স্লোগান, হজ করতে এসেও স্লোগান চালাচ্ছে। আপনারা যদি হজের ময়দানে যান, দেখতে পাবেন যে এই হজের ময়দানে হাজিদের ভিতরে কতটুক ইসলাম আছে। কে বলছেন? আবুল ওফা ইবনুল আকিল বলছেন, হজ যদি পরীক্ষা করতে চাও যে মুসলমানদের মাঝে ইসলাম আছে কিনা, তাহলে জামে মসজিদের দরজায় দেখো, জামে মসজিদে গিয়ে দেখো, আর হজের ময়দানে গিয়ে দেখো। বরং শরীয়তের দুশ্মনদের সাথে তাদের আঁতাত লক্ষ্য করে দেখো যে মুসলমানদের কত কত লোকের সাথে, বা মুসলমানদের কত লোকের সাথে অমুসলমানদের যোগাযোগ আছে, মুসলমানদের মাঝে কত লোক অমুসলিমদেরকে ভালোবাসে আর নিজে মুসলমানদেরকে ভালোবাসে। আল্লাহুল মুস্তান। বুঝতেই পাচ্ছেন যে হক জিনিস প্রচার কম হয় আর না হক জিনিস প্রচার বেশি হয়। সুতরাং এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আজকের মুসলমানদের মাঝে পরিপূর্ণ ইসলাম নেই, আজকের মুসলমানরা সেই ইসলাম মানে না। আপনারা নিশ্চয়ই কোথাও একটা গল্প শুনেছেন যে এক গ্রামে এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, গো ইসলাম ডুবে গেল, ইসলাম ডুবে গেল, ইসলাম ডুবে গেল। গ্রামের লোক সবাই ভাবছে, যা তাহলে তো ইসলাম গেল, কোথায় গেল ইসলামের, ইসলাম ডুবে গেল। ছুটে এসে তার কাছে বলছে, কোথায় ইসলাম ডুবে গেল? বলছে, ওই যে পুকুরের পানিতে। বলছে, ও এই ইসলাম ওই ইসলাম নয়, যে পানিতে ডুবে গেছে এই ইসলাম একটা ব্যক্তি, আর আমরা ভাবছিলাম ইসলাম বলতে সেই ধর্ম ডুবে গেল, কিন্তু এই এই হচ্ছে ইসলাম আর ওই ইসলাম, এই ইসলাম আর ওই ইসলাম একরকম না। আপনার কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানের সাইনবোর্ড, সেখানে লেখা আছে এখানে যাবতীয় বস্ত্র সুলভ মূল্যে পাওয়া যায়, যাবতীয় পোশাক পরিচ্ছদ আশাক পোশাক যা আছে সুলভ মূল্যে পাওয়া যায়। আমি গেলাম, গিয়ে বলছি, ভাই লুঙ্গি পাওয়া যাবে? জি ওইটাই নেই। আর একজন এলো, সে বলছে, ভাই শাড়ি পাওয়া যাবে? বলছে, হ্যাঁ ওইটাই নেই। আর একজন এলো, বলছে, কি পায়জামা পাওয়া যাবে? বলছে, ওটাই নেই। এভাবে যদি আপনার দোকানে সাইনবোর্ডে লেখা থাকে যাবতীয়, যাবতীয় মানে কি একটাও বাকি নেই, আর আপনার দোকানে গিয়ে পাঁচ সাত আট রকমের জিনিস নেই, আর রকমের না বরং আশি রকমের, একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট রেখেছেন, আশি পার্সেন্ট লিখে রেখেছেন যাবতীয়, এ কোন দোকানদার আপনি? এটা ফাঁকিবাজ, ধোকাবাজ, ধোকা দেওয়া না, ধোকা দেওয়া, ধোকা দেওয়া। আপনি দেখবেন অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন সবাই নিজে নিজে অ্যাডভার্টাইজ করছে, এ সাবানের অ্যাডভার্টাইজ করছে, বাকি সাবানগুলো ফেলে দিচ্ছে, বলছে এই হচ্ছে শ্রেষ্ঠ সাবান, তাই না? কিন্তু সেই সাবান ব্যবহার করে দেখুন অন্যান্য সাবানের তুলনায়, কিন্তু এই সাবান, এই অন্যান্য সাবানের তুলনায় এই সাবানও ততটা ভালো না। কিন্তু আসলে বাস আমি দেখাচ্ছি, আমি প্রকাশ করছি যে আমার এখানে সবকিছু আছে, আমি সবকিছু আছি, আমি পূর্ণ মুসলমান, কিন্তু আসলে তার ইমান ঠিক নেই, তার ইসলামের ঠিক নাই। আপনি জানেন, যদি মনে করেন যে একজন মুমিন, মুমিন হতে হলে কমসে কম ইমানের আরকানগুলো তাদেরকে মানতে হবে। ইমানের আরকান কয়টা? ইমানের রুকুন কয়টা? ছয়টা। এখন আপনি যদি এক একটা মুমিনকে পরীক্ষা করে দেখেন যে এর মাঝে ইমানের ছয়টা রুকুন আছে কিনা, ছয়টা রুকুন মানে খুঁটি, এই যে মাঝখানে খুঁটিগুলো দেখছেন, যে খুঁটিতে আপনার ঠেস দিয়ে বসে আছেন, এই খুঁটিগুলো যদি ফেলে দেওয়া হয় কি হবে? অবস্থাটা থাকবে, বিল্ডিংটা থাকবে না, এগুলো খুঁটি, কিন্তু দেওয়াল আছে চারিদিকে। তার মানে এই বিল্ডিং এর জন্য আবার যদি খুঁটিগুলো থাকে, দেওয়ালগুলো ভেঙে দেওয়া হয়, তাহলে কি হবে? তাও বিল্ডিং থাকবে না। ইসলামের মূল যেটা সেটা হচ্ছে খুঁটি, ইমানের মূল যেটা সেটা হচ্ছে খুঁটি, খুঁটি হচ্ছে ছয়টা, এই ছয়টা খুঁটি। এছাড়াও এমন কিছু আছে যেগুলোকে বিশ্বাস করতে হবে, সেগুলোকে অবিশ্বাস করা যাবে না, সেগুলোকে অবিশ্বাস করলে আপনার ইমান থাকবে না। কিন্তু খালি ছয়টা যদি পরীক্ষা করে দেখেন একটা মুমিনের মাঝে, যে ভাই আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তার মানে আমানতু বিল্লাহ, সে বলেছে কি? আমানতু বিল্লাহ, হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি। অতঃপর জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছেন, সব জায়গায় হলো মোমেন। যদি এমন কোন মোমেন হয় আল্লাহ কোথায় আছেন, তখন সে যদি বলে সব জায়গায়, তাহলে তার ইমান কেমন হলো? যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, বলে আল্লাহ ছাড়া কেউ নেই, কয়টা মুসলমান, কয়টা অনারাবি মুসলমান সঠিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলতে পারবে? আর লা ইলাহা ইল্লাল্লাহর মানে বলতে না পারলে কি মুসলমান হবে? শুধু বুলি আওড়ালে হবে না, তোতা পাখির মতো কলেমা পড়লেই হবে না, তার অর্থ জানতে হবে এবং তার শরত পাওয়া শর্ত মানতে হবে। কিন্তু বাস দেখেন ইমানেই ফেল, প্রথমেই প্রথম রুকুনেই ফেল, আল্লাহ কোথায় আছেন ফেল হয়ে যাবে। বরং আলেমরা ফেল হয়ে যাবে, আলেমরা ফেল হয়ে যাবে। আমি এক জায়গায় গেলাম, সেখানে বসলাম, মাশাআল্লাহ অনেক ছেলে মেয়ে পড়াশোনা করছিল, খুব দোয়া শেখাচ্ছে, খুব ভালো। ওই হুজুর আপনি মাদানী সাহেব দেখুন একটু পরীক্ষা নিয়ে দেখুন আমার কেমন পড়াশোনা চলছে, কেমন ছেলেটা পড়া শিখছে। আমি মাশাআল্লাহ খুব ভালো, আমি শুনছি পড়াশোনা খুব ভালোই, হ্যাঁ পড়ো তো অলংসরা বলো, ভালোই পড়ছে। আমি ঠিক আছে, তোমরা কি শিখেছো দেখি, বলো তো আল্লাহ কোথায় আছেন, আল্লাহকে চেনো? বলছে হ্যাঁ চিনি। আল্লাহ কোথায় আছেন? চুপ, সব ছেলেরা চুপ। তখন হুজুর নিজে বলছে বলনা বলনা সব জায়গায় আছে, হুজুর নিজে বলছে বলনা বলনা সব জায়গায় আছে। অল্লাহ সত্য কথা, সত্য কথা। তাহলে বুঝতে পারছেন, শাশুড়ি যদি দাঁড়িয়ে মুথে, বউ কি করে মুতবে? হ্যাঁ খালাস, বুঝে নেবেন আপনি তাদের ইমানের অবস্থা। বুঝতে পারছেন, কবি নজরুলের বই সব ঘরে ঘরে আছে, কবি নজরুল সঙ্গীত কে না শোনে, কোন বাড়িতে রেডিও নেয়, কেনা রেডিও নজরুল সঙ্গীত? আমরা মুসলমানরা, আমরা কবি যেহেতু মুসলমান মাশাআল্লাহ, হ্যাঁ আর গান গেয়েছে ইসলামী গান, ইসলামী গান কেনা শোনে, আর সেই গানে গানে গানে গানে কত আকিদা এসেছে আমাদের মাঝে, যত আকিদা মসজিদ থেকে না আসে তত আকিদা এইখান থেকে আসে। ঘরে ঘরে সব ছেলে মেয়েরা গান শুনছে। আমি এক জায়গায় বসে আছি, ওই যে দোতলার বাড়ির কোটায় বসে আছি জানলার ধারে, আর পেছনকার বাড়ির দুই মহিলা গল্প করছে আর মশলা মারছে। তাহলে হুজুর আপনি মহিলা দেখছেন তা না, মানে এমনি কানে আসছে, গল্প করছে কানে আসছে, আর রেডিও বাজছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি। আর তারা বলা বলি করছে, দেখ দেখ লো দেখ, মৌলবীরা বলে গান শোনা হারাম, কি সুন্দর গান দেখ, নবীর প্রশংসা করছে আর বলে গান শোনা হারাম, কানে আসছে। আমরা তখন বন্ধু বান্ধব বলা বলি করছি, দেখছেন এই আকিদা কোথায় ঢুকছে? ওই মেয়েরা কি বলছে, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি। জপা মানে কি? নবী নাম জপা মানে কি? আল্লাহ বলছেন ওয়াজ কুরিসমা রাব্বিক, তোমার রবের নাম জপ, রবের নাম জিকির করো। আর এই নবীর নাম জপ, আপনি বলেন কোনদিন আমাদের কোন মুসলমান মোহাম্মদ মোহাম্মদ ইয়া মোহাম্মদ মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া আহমদ বলে আছে কি কোন মুসলমান? এরকম বলে কিছু মুসলমান আছে, বসো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা বলে, চলবে এটা বলা? এইরকম বলা চলবে? নবীর নাম জপা যায় না। এইভাবে ওই নজরুল সঙ্গীতের মাঝে কত রকমের বদ আকিদা, অনইসলামিক আকিদা ঢুকে গেছে মুসলমানদের মাঝে, তা বলার অপেক্ষা রাখে না। আপনারা প্রসিদ্ধ গান শুনেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিয়ে ভাই, সবারই মুখস্থ আছে আশা করি, যেন কাছে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আহা, সত্যি আবেগময় গান, সাধারণ মুসলমানরা আহা সত্যি সুন্দর কথা বলে গেছে। মসজিদের পাশে যদি কবর হয়, পাশে আজান শুনতে পাবে মুয়াজ্জিনের, তারপরে জিকির ভক্ত, খোদা ভক্ত বান্দাদের জিকির শুনতে পাবে, মুসল্লিদের পদধ্বনি শুনতে পাবে, আর গোর আজাব থেকে তার রেহাই হবে, আল্লাহ আকবর, এটা ভালো কথা। কিন্তু এক একটায় যে আকিদা এই গানে পরিবেশিত হয়েছে, আপনারা কি জানেন যে আকিদাগুলো সব ভুল? কবর থেকে কিছু শোনা যাবে, আজান শোনা যাবে না, জিকির শোনা যাবে না, পদধ্বনি শোনা যাবে? পদধ্বনি শোনা যাবে কখন? কেবল যখন লাশ দাফন করে ফিরে আসবে, তখন হাদিসে আছে শুনতে পাবে, আলাদা কথা। এইভাবে পরিবেশ নষ্ট করে রেখেছে। তাহলে আল্লাহ সম্পর্কে প্রথমে ইমানের প্রথমেই রুকনে যদি কোন মুমিনকে পরীক্ষা করেন, ফেল। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সম্পর্কে পরীক্ষা নেন। ফেরেশতা সম্পর্কে আপনাকে গল্প শুনিয়ে দিব, যে জোহরার গল্প, হারুত মারুতের গল্প, তা ওই নজরুলেরই, নজরুলেরই ফজিলত। ফেরেশতা দুনিয়ার বুকে এসে ব্যভিচার করেছেন, নাউজ বিল্লাহ মিন যা। ওয়া কুতুবিহি, কিতাব সম্পর্কে আপনি কি জানেন, কটা কিতাব এসেছে, কিতাবগুলো কি, ইত্যাদি ইত্যাদি। তারপরে উসুল, রসুল সমূহ, রসুল সমূহ সম্পর্কে আপনি কি জানেন, কতটুক জানেন, একটা পর একটা প্রশ্ন করা হয়, বলতে পারবেন না, ইমানের পরীক্ষাতেই আপনি ফেল হয়ে যাবেন। তারপর ওয়াল ইয়াউমিল আখিরি, পরলোক সম্পর্কে আপনি কি জানেন, একটার পর একটা প্রশ্ন করলে কবরের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি আপনি ফেল হয়ে যাবেন। তারপরে সব থেকে ডেঞ্জার হচ্ছে ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররি, আল কাদার, তকদির, এই তকদিরের উপরে ইমান রাখা বড় কঠিন। কেউ বলে তকদির বলে কিছু নেই, কেউ বলে তকদিরই সবকিছু, আর এতেই ফেঁসে যায়। একজন ফেসবুকে প্রশ্ন করেছে, আমি তো চাইনি আল্লাহ আমাকে সৃষ্টি করলো, আমাকে সৃষ্টি করলো কেন, যদি আমাকে শাস্তি দেবে তো সৃষ্টি করলো কেন, আমি কি বলেছিলাম আমাকে সৃষ্টি করো? হ্যাঁ, আল্লাহ মুস্তাহান। হতভাগারা বরং মুসলমানরা, অমুসলিমরা তো বলতেই পারে, কিন্তু মুসলমানরা তাদের ইমানে যদি পরীক্ষা নেওয়া যায় ফেল হয়ে যাবে। ইসলামের রুকুন কয়টা? ইসলামের রুকুন পাঁচটা, বাকি আরো জিনিস আছে না নেই, আছে, কিন্তু রুকুন হচ্ছে, খুঁটি হচ্ছে পাঁচটা। প্রথম খুঁটি কি? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিজ্ঞেস করেন মানে? বলতে পারবে না, অধিকাংশ মানুষ বলতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, নানা রকম কথা বলবে, ধানাই পানাই করবে। যদি কেউ মানে না বুঝে, তাহলে সে কি মুসলমান হতে পারবে? পারবে না, সে মুসলমান হতে পারবে না। তারপরে চলুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খুঁটি, যে খুঁটি আপনার মাঝে না থাকলে গোটা ঘরটাই পড়ে যাবে হুড়মুড়িয়ে, কি সেটা? সালাত। এই সালাত, যদি সালাত ঠিক হলো বাকি সব ঠিক, আর নামাজ ভুল হলে বাকি সব ভুল। নামাজ না থাকলে আপনার দিন নেই। কতজনের মাঝে নামাজ আছে, কতজনের মাঝে সঠিক নামাজ আছে, সঠিক নামাজ আর নামাজ এক না, সঠিক নামাজ কতজন মানুষ পড়ে, তারপরে জাকাত, কতজন মানুষ জাকাত দেয়, কতজন ধনী জাকাত দেয় এবং হিসাব করে দেয়, অনেকে দান করে, দু টাকা, পাঁচ টাকা, একশো টাকা দান করে ঠিকই, কিন্তু হিসাব করে আমি আল্লাহর হক হিসাব করে 2.5% বের করে দেবো বছরে বছর, কতজন মানুষ করে? যদি করত, বাংলাদেশের রাস্তাতে বা সারা বিশ্বের রাস্তাতে কোন ফকিরকে দেখা যেত না হাত পেতে ভিক্ষা করে খাচ্ছে। ধরিরা জাকাত দেয় না, এই জাকাত দেয় না, ফলে গরিবরা কষ্ট ভোগ করে, গরিবরা নোংরা পথে, মেয়েরা নোংরা পথে পা দেয়, বেশ্যাবৃত্তিতে যায়, চুরি করে, ডাকাতি করে ইত্যাদি ইত্যাদি। অথচ যদি জাকাতের ঠিক মতো বিলি বন্টনের ব্যবস্থা থাকত, তাহলে মুসলমানরা নোংরা পথে পা বাড়াত না, অর্থনৈতিক অভাবে ভুগত না। তারপরে রোজা, রোজা আপনি দেখেন, রোজা তো আমাদের দেশের অবস্থা তো বুঝতেই পারছেন, যাদের কষ্টের কাজ তার রোজা রাখে না। চাষিরা চাষের সময় রোজা হলে রোজাতে ফাঁকি দেয়, বলে আল্লাহ করিম পরে কাজা করে নেব। আর এখানে দেখেন, এখানে জামাতি ইফতারি করানো হয়, কিছু দিনদার ভাইরা সবের আশায় নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে তারা ইফতারি করায়, আর সেই ইফতারিতে সবাই আমরা হাজির হই, ইফতারি করি, সবাই না আছে, অধিকাংশ লোক আমরা হাজির হয়ে ইফতারি করি। কটা লোক আছি যে তাদের জন্য দোয়া করি বলুন তো? ইফতারি করার পর যাদের খাবার দিয়ে ইফতারি করলাম তাদের জন্য দোয়া করার লোক কটা আছে? এখান থেকে হাত তুলতে বলি কেউ তুলতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ, তাই না? আবার বলবে হ্যাঁ পানি একটা দিল, দুটো দিল না, এটা এই হয়েছে, এটা ঝাল হয়ে গেছে, এটা নুন হয়ে গেছে, এই কেকটা পচা, এই দইটা খারাপ, এটা গরম ইত্যাদি, এই বলে পালাবে, তাই না? আর যে দোয়াটা আছে তাদের জন্য দোয়া বলতে হবে, সে দোয়াটা কই? আরে যে আরবিতে নাই বলতে হলে কমসে কম বাংলাতে তো বলতে, যাতে যাদের খাবারে ইফতারি করলে আছে কোনো মানুষ? বরং দুঃখের কথা, সারাদিন রোজা রাখে না, আর সন্ধ্যাবেলায় চলে আসে রোজাদারদের সাথে ইফতারি করতে, একই প্লেটে বসে ইফতারি করে, আল্লাহকে এবং মুসলমানদেরকে ধোকা দেয়। এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহকে ধোকা দেয়, মুসলমানদেরকে ধোকা দেয়, মুসলমানদের সাথে প্লেটে বসে খায়, সারাদিন খায়, আবার ইফতারিতেও খায়। রোজাতে গেল হজে, বহু মানুষ 18 বছর 20 বছর সৌদি আরবে আছে, এখনো হজ করেনি, আল্লাহ তৌফিক দেয়নি। কত মানুষ বাংলাদেশ থেকে তরপাচ্ছে যে হুজুর একটা ভিসা দেন, আমি কিছু পারি আর না পারি আল্লাহ কমসে কম মক্কা মদিনা থেকে আসবো, হজটা করে আসবো। আর বহু মানুষ আছে, আল্লাহর বহু বান্দা আছে, সৌদি আরব এলেই প্রথমে হজ আমরা। আর কত মানুষ 12 বছর 13 বছর 20 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত হজ করার নাম নেই, তার পেটই ভরে না, তার ছেলে মেয়েদের পেটই ভরে না, এখনো হজ করার সুযোগ হইল না। শক্তির সিন্ধুতে শক্তি সিন্ধু এসে রহি হয়, শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়েছে সে। কত কষ্ট করে কত মুসলমান তরপাচ্ছে, আমার যদি টাকা থাকত বাংলাদেশের কুটির হতে দূর আরবের স্বপ্ন দেখি। আর কত মুসলমান মক্কা মদিনার পাশে এসে এই ঘরটাকে দেখতে যায় না, এই ঘরটার একটা যে ফরজ, হজ একটা ফরজ জিনিস, এই ফরজটা পালন করে না। এ বড় দুঃখের বিষয়, এ বড় দুঃখের বিষয়। তাই কবি বড় দুঃখের সাথে গিয়েছেন, আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ জাহার, জীবনে মৃত্যু জ্ঞান, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যাহার দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? আছে নেই সে মুসলমান? যে মুসলমানদের অবস্থা বলা হলো সেই মুসলমানদের অবস্থায় হওয়া দরকার ছিল, কিন্তু নেই। স্ত্রী পুত্রে আল্লাহরে সফি, জিহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ যারা, আজ তারা মাগে ভিক, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? নেই, আফসোসের কথা, সেই মুসলমান নেই যে মুসলমান আমাদের দরকার ছিল। বরং মুসলমান এমন আছে যে ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে কর ফখর, মুনাফিক তুমি সেরি সিরাবে দিন, ইসলামে যারা করে জবেহ তুমি তাহাদের হও তবে, তুমি জুতা বহা তারও অধীন। মুনাফিকের সংখ্যা আছে অনেক, মুসলমান হয়ে মুসলমানদের মসজিদে, মুসলমানদের জামে মসজিদে, মুসলমানদের হজে, মুসলমানদের কোরবানিতে, কোরবানিতে মাশাআল্লাহ আমার আমারই নাস্তিকও কোরবানি দেয়, কোরবানি নিয়ে বাড়াবাড়ি, গোস্ত খাওয়ার একটা আনন্দ ভোজন, তাই সেখানে তাদের ভিড় দেখা যায়, কিন্তু ইসলামে কিছু নেই। ইসলাম আর আজকের মুসলমান বহু পার্থক্য, সেই মুসলমান আর আজকের মুসলমান আপনারা দেখেছেন ভোটের সময় অবস্থা কি, ভোট এলে পরে গ্রামের মানুষরা, বিশেষ করে গ্রামের, শহরের কথা আলাদা, শহরে তো 5 ইঞ্চি দেওয়ালের ওপারে কি হচ্ছে কেউ কারো খবর রাখে না, তাই না? 5 ইঞ্চি ইঁটের গাঁথনি, ওই পাশে কি হচ্ছে সবাই নিজে নিজে ব্যস্ত। কিন্তু গ্রাম, মাশাআল্লাহ, গ্রামটা কেমন জানেন, একটা দিঘি, দিঘি যদি এই ঘাটে কেউ পানিটা হিলিয়ে দেয় তো ওই ঘাটে গিয়ে ওখানে গিয়ে বাড়ি লাগে। সত্যি গ্রাম, গ্রামের পরিবেশ আলাদা, গ্রামের মায়া, সহানুভূতি, মায়া মমতা ইত্যাদি সত্যি ভালো। কিন্তু এই গ্রাম, যে গ্রাম একটা গ্রাম একটা মসজিদ, সেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি, সেখানে সেই গ্রামের অবস্থা যখন ভোট আসে তখন কি হয়, ভোট এলে তখন আমরা এক পার্টি ও এক পার্টি, বরং এক ভাই এক পার্টি করে আর এক ভাই আর এক পার্টি করে, মা এক পার্টি করে তো বাপ এক পার্টি করে, এমন অবস্থা। আর সেই সময়ে শুধু তর্কাতর্কি করে গোলাগুলি বোমাবুমি, তাই না? বোম ফাটানো, আজকাল তো বোমের অভাব নেই। তো একটা কবিতা ভেঙে বিকৃত করে আমি একটা কবিতা বানিয়েছিলাম ভোটের অবস্থা দেখে, বলেছিলাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে ভোট এলে পর। ঠিকই আছে, কিন্তু ভোট এলে খালাস, ভাই ভাই মিল নেই, কেন? ও আমার নিজের পার্টির, স্বামী স্ত্রীতে মিল নেই, স্বামী স্ত্রীতে মিল নেই, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, ভোট এলে দলাদলি হই ঠাঁই ঠাঁই, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, ভোটের সময়ে তার রাখি না কমান, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, ভোটের বোমায় তাতে আগুনে দিঘি, কেউ সেথা নেচে মরে কেউ ভরে ঝুলি, তবুও মুসলিম মোরা বড় বড় বলি। আমরা মুসলমানরা নেচে মরছি আর গদিতে বসছে কারা? আমরা মুসলমানরা আপোষে মারামারি করছি আর গদিতে বসছে কারা? আমরা জিহাদের নাম নিয়ে কত রকমের জিহাদ, সন্ত্রাস ইত্যাদি চালাচ্ছি আর গদিতে বসছে কারা? মুসলমান হয়েও তোমার হুঁশ নেই, মুসলমান কেউ সেথা নেচে মরে, বান্দর নাচে আর কে ঝুলি ভরে, বান্দরে ঝুলি ভরে ওই হয়তো বা কখনো খাবার মিলে, সবাই কেউ মিলে না, কাউকে হয়তো একটা বিড়ি মেলে, বিড়ির বদলে ভোট দেয়, তাই না? কেউ 1 কেজি চাল, কেউ কিছু টাকার বিনিময়ে ভোট দেয়, কেউ সেটা নেচে মরে কেউ ভরে ঝুলি, তবুও মুসলিম মোরা বড় বড় বলি। এই অবস্থা ভোটের সময়ে, ভোটের সময় যদি দেখেন তো ইসলাম এখানে আছে বলে মনে হবে না, মুসলমানদের এই অবস্থা দেখে মনে হবে না, তাদের এই মারামারি কাটাকাটি দেখে এক অপরকে মারছে, এক অপরের ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে, মুসলমান মুসলমানের ঘরে আগুন ধরিয়ে দিল, হাজি মুসলমান মুসলমানের বিরুদ্ধে যে থানায় নালিশ করল, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা ইত্যাদি ইত্যাদি। মুসলমানের যে পরিচয়, সেই পরিচয় আছে বলে মনে হয় না। তবে আজকের মুসলমান যে দুরবস্থার শিকার হয়েছে, পরিবেশগত বহু দোষ আছে, গুণ আছে, যার জন্য মুসলমানরা আজ, মুসলমানদের যে সুন্দর গাছ, সেই গাছ আজকে ফল ফুল দিতে পারছে না, কেন? যেহেতু তার গাছের উপরে আলোকলতা রাত চালাচ্ছে। আলোকলতা জানেন, গাছের উপরে ওই যে হলুদ মতো লতা হয়, কি বলে না পাড়া, সূর্যলতা, আমাদের দেশে বলে আলোকলতা। তার কিন্তু মাটিতে শেকড় থাকে না, তাই না? ওই গাছেরই খায়, ওই গাছের থেকেই তারা রস সংগ্রহ করে, জীবন ধারণ করে, ফলে ওই গাছকে বাড়তে দেয় না, অথবা ফুলে ফলে সুশোভিত হতে দেয় না। অনেক কথা আছে, সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদেরকে বলবো সেই ইসলাম আর আজকের মুসলমান কত দূরে, কোথায় নানির কবর, আর কত দূর থেকে আমরা হাই হাই করে কাঁদছি। আমরা কি পেরেছি সেই ইসলাম, যে ইসলাম আসলে মানতে হবে, যে ইসলাম আমাদের কাছ থেকে চেয়েছে যে তোমরা সেই মুসলমান হও, আমরা কি পেরেছি? আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ পরে বলবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আসলেই মুসলমান হতে পারি, যে আমরা যেন প্রকৃত মুসলমান হতে পারি, প্রকৃত ইসলামকে মানতে পারি। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম। কার দোয়া এটা? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ তুমি এই দোয়া কবুল করো আমাদের। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।